উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতিও প্রয়োগ, দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বিমা, মোহাম্মদ খালেকুজ্জামান। পঞ্চম অধ্যায়, অর্থ সরবরাহ ও ঋণ নিয়ন্ত্রণ, মানি সাপ্লাই অ্যান্ড ক্রেডিট কন্ট্রোল। 5.16 পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা 110। 5.1, ভূমিকা, ইন্ট্রোডাকশন। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থ ব্যবস্থার চালিকা শক্তি গণ্য হওয়ার কারণে যে কোনো দেশে অর্থ ও ঋণের সরবরাহ কাম্যস্তর বজায় রাখা এর একটি অতি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত। সাধারণভাবে অর্থ বা ঋণ ছাড়া যেমনই কোনো ব্যবসায় প্রতিষ্ঠান চলতে পারে না, তেমনি এর পরিমাণ বেশি হয়ে গেলেও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ব্যক্তি প্রতিষ্ঠান বা রাষ্ট্র সব পর্যায়ে এই বিষয়টি সমানভাবে প্রযোজ্য। প্যারা, যে কোনো পর্যায়ে মূলধন সংস্থানের দুটি প্রধান খাত বা উৎস লক্ষণীয়। এর একটি হলো নিজস্ব উৎস বা নিজের সরবরাহকৃত মূলধন, আর অন্যটি হলো ঋণ। নিজস্ব মূলধনের সুবিধা হলো এতে ঝুঁকি থাকলেও বাড়তি সমস্যা কম, কিন্তু ঋণের উপর সাধারণভাবে সুদ গুনতে হয়, ফলে প্রতিষ্ঠানের লাভ হোক বা না হোক সুদ একটি অপরিহার্য খরচ হিসেবে বিবেচিত হয়। তাই এতে ঝুঁকি ও ঝামেলা বেশি, যে কারণে ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সর্বত্র ঋণের পরিমাণ ও সেই সাথে অর্থ সরবরাহ কাম্যস্তরে বজায় রাখার জন্য চেষ্টা করা হয়। প্যারা, মানুষের ধর্ম হলো সে সব সময়ই নগদ অর্থ পাওয়ার প্রত্যাশা করে। নিজস্ব খাত থেকে পর্যাপ্ত অর্থ পাওয়া না গেলে ঋণ পাওয়ার বিষয়টি তার কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। সহজে ঋণ পাওয়ার সুযোগ থাকলে এরূপ ঋণের ফলাফল ও ফেরত দেওয়ার চিন্তা থেকে সে অনেকটা বিমুক্ত থেকেই তা প্রাপ্তি প্রত্যাশা করে। সুযোগ পেলে সে প্রয়োজনের অতিরিক্ত ঋণ নেয়। এতে প্রতিষ্ঠানের অতিরিক্ত অর্থাগম ঘটায়, বাহুল্য খরচ ও অলাভজনক বিনিয়োগও বৃদ্ধি পায়। এর ফলে এর সময় প্রতিষ্ঠান পথে বসে এর ফলে এক সময় প্রতিষ্ঠান পথে বসে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, সামগ্রিকভাবে দেশের জন্য তা অতীব গুরুত্বপূর্ণ। প্যারা, দেশে সকল ব্যক্তি ও ব্যবসায় প্রতিষ্ঠানের কম বেশি নিজস্ব মূলধনের সংকট থাকে। অনেকে নিজস্ব উৎসের বাইরে ঋণ নিয়ে ব্যবসায় চালানোকে অগ্রাধিকার দেয়, তাই বাড়তি প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে ঋণ প্রাপ্তির প্রত্যাশাও বাড়তে থাকে। বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পেলে যারা ঋণের ব্যবসায়ী, ব্যাংক তাদের কাছে পর্যাপ্ত টাকা জমা হয়, তাই সুদের হার বা আয়ের সম্ভাবনা প্রত্যাশিত হলে তারা অধিক ঋণ প্রদানের চেষ্টা করে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই দেশের ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। বাজারে অতিরিক্ত অর্থ আসার ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, মূল্যস্তরে প্রভাব পড়ে, জিনিসের দাম বৃদ্ধি পায়, মুদ্রার অবমূল্যায়ন ঘটে, ফলে দেশের ক্ষতি হয়। অন্যদিকে বাজার অর্থ সরবরাহ বা ঋণের পরিমাণ সংকুচিত হলেও উৎপাদন বাধাগ্রস্ত হয় এবং জাতীয় উৎপাদন হ্রাস পায়। উভয়বিধ অবস্থা এড়িয়ে দেশে কাম্য অর্থ ও ঋণ সরবরাহ পরিস্থিতি বজায় রাখা জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে অপরিহার্য বিষয় হয়ে দেখা দেয়। এমত অবস্থায় দেশের অর্থ ও ঋণ সরবরাহ পরিস্থিতি কাম্য অবস্থায় বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা চালায়। এরূপ চেষ্টা প্রচেষ্টাই কেন্দ্রীয় ব্যাংকের অর্থ সরবরাহ ও ঋণ নিয়ন্ত্রণ নামে বিবেচিত। পাঁচ দশমিক দুই, অর্থ সরবরাহ কি, হোয়াট ইজ মানি সাপ্লাই। সাধারণত অর্থ সরবরাহ বলতে দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মোট বিহিত মুদ্রার পরিমাণকে বোঝায়, কিন্তু অর্থ সরবরাহ বলতে শুধুমাত্র বিহিত মুদ্রার পরিমাণকে বোঝায় না, ব্যাংকের সৃষ্ট মুদ্রাকেও এর অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ব্যাংক সৃষ্ট মুদ্রা বলতে চেক, ক্রেডিট কার্ড বা এমন কোনো দলিলকে বোঝায় যা অর্থের মতো ব্যবহৃত হওয়ার কারণে অর্থের উপযোগ বাড়ে। অবশ্য চেক বা এরূপ দলিল ব্যাংক আমানতের বিপক্ষে ব্যবহার করা যায়। তাই বিহিত মুদ্রার সাথে আমানত, ব্যাংক আমানত এবং তা থেকে সৃষ্ট চেক, ড্রাফট ইত্যাদি অর্থ সরবরাহ পরিস্থিতিকে প্রভাবিত করে। বিহিত মুদ্রা ও উত্তোলনযোগ্য আমানত থেকে যেমনি অর্থ সরবরাহ পরিস্থিতি পরিমাপ করা যায়, তেমনি বিহিত মুদ্রার আবর্তন ও সেই সাথে চেক বা আমানতের আবর্তন ভেলোসিটি অর্থ সরবরাহের উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ আবর্তন যত বেশি হয় অর্থের সরবরাহ বা উপযোগ ততই বৃদ্ধি পায়, যার কারণে বিহিত মুদ্রা, ব্যাংক আমানত ও তার হাতে সৃষ্ট মুদ্রা এবং এর আবর্তন মিলিয়েই কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দেশে অর্থ সরবরাহ পরিস্থিতি পরিমাপ করা হয়ে থাকে। জিয়ার খান ও এম এ আজিজ সম্পর্কে বলেছেন, কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের মুদ্রার মোট সরবরাহ মান হিসাবে বিহিত মুদ্রা ও ব্যাংক মুদ্রার পরিমাণকে হিসাবের মধ্যে গণ্য করা হয়। অন্য কথায় কোনো দেশের কারেন্সি ও ব্যাংক মুদ্রা মিলেই সেই দেশের মুদ্রা সরবরাহ গঠিত। টিকাওয়ান গোলাম রহমান খান ও মোহাম্মদ আব্দুল আজিজ, মুদ্রাতত্ত্ব ব্যাংকিং, নওরোজ কিতাবিস্তান, ঢাকা, প্রথম প্রকাশ 1982, পৃষ্ঠা 9। প্যারা এম সি ভেইস ভিএআই আশিস বলেন, ইন শর্ট দ্য টোটাল মানি সাপ্লাই ইজ দ্য সার্কুলেশন ইন দি ইকোনমি ইকুয়ালস এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান টিকা 2। এম সি ভেইস মানি ব্যাংকিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, 8th edition, 1996, পেজ 94। অর্থাৎ আবর্তন বিবেচনায় আনলে সংক্ষেপে মোট মুদ্রা সরবরাহ সমান হলে বিহিত ব্র্যাকেট বিহিত মুদ্রা এম ইন্টু বিহিত মুদ্রার আবর্তন ভেলোসিটি প্লাস ব্যাংক মুদ্রা এম ওয়ান ইন্টু ব্যাংক মুদ্রার আবর্তন ভেলোসিটি হচ্ছে। প্যারা উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে একটা দেশের নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় ব্যাংক ইস্যুকৃত নোট ও মুদ্রার পরিমাণ এবং ব্যাংক আমানতের বিপক্ষে সৃষ্ট ব্যাংক মুদ্রা অর্থাৎ চেক, ক্রেডিট কার্ড ইত্যাদি হস্তান্তরযোগ্য দলিল এবং সেই সাথে উভয় মুদ্রা বিভিন্ন হাত বা আবর্তনের পরিমাণ দ্বারা সারা দেশের অর্থ সরবরাহের পরিমাণ নির্ণীত হয়। উল্লেখ্য, ব্যাংকের যে ঋণ মঞ্জুর করে তাও যেহেতু ঋণ আমানত হিসেবে গণ্য হয় এবং এর অর্থ চেকের দ্বারা উত্তোলনযোগ্য, তাই ঋণদান স্বাভাবিকভাবেই অর্থ সরবরাহের পরিমাণ বৃদ্ধি করে। ৫.৩ অর্থ সরবরাহের বিভিন্ন উপাদান, ভেরিয়াস এলিমেন্টস অব মানি সাপ্লাই। কোনো নির্দিষ্ট দিনে বাজার অর্থ সরবরাহের পরিমাণ কত তা নিয়ে পরিমাপ করতে গেলে অর্থ সরবরাহের বিভিন্ন উপাদান বা উৎস বিবেচনা করার প্রয়োজন পড়ে। নিম্নে এরূপ উপাদান সমূহ আলোচনা করা হলো। ১. বিহিত মুদ্রা, লিগ্যাল টেন্ডার। সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক ইস্যুকৃত নোট ও মুদ্রাকে বিহিত মুদ্রা বলে, মুদ্রা বিনিময়ের মাধ্যম। তাই বাজারে সামগ্রিক বিনিময় বা লেনদেন কার্যে কি পরিমাণ বিহিত মুদ্রা সরবরাহের প্রয়োজন তা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে এবং সে অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলনের দায়িত্ব পালন করে। দেশের বিহিত মুদ্রার প্রয়োজন কত তা দেশের সামগ্রিক সম্পদ ও উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে নির্ণয় করা হয়। এর চেয়ে বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, জিনিসপত্রের দাম বাড়ায় এবং বিদেশি মুদ্রার তুলনায় দেশি মুদ্রার বিনিময়ে মূল্য হ্রাস পায়। অন্যদিকে বাজারে বিহিত মুদ্রা সরবরাহ হ্রাস পেলে মুদ্রা সংকোচন দেখা দেয়, উৎপাদন হ্রাস পায় এবং যার ফলশ্রুতিতে বেকার সমস্যা বেড়ে যায়। ২. ব্যাংক আমানত ও ব্যাংক ঋণ, ব্যাংক ডিপোজিট অ্যান্ড ব্যাংক লোন। বর্তমানকালে বাজারে মুদ্রা সরবরাহের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যাংক আমানত ও ব্যাংক ঋণ। অর্থাৎ ঋণ সরবরাহের ফলে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পায়। যা ধরা যাক, এর নিকট কিছু টাকা জমা ছিল, সে তা নিজের কাছে জমিয়ে রাখলো, এতে বাজারে বিহিত মুদ্রা সরবরাহ কার্যত সংকুচিত হলো। কিন্তু যখন তা কোনো ব্যাংকে জমা রাখবে তখন ব্যাংক ওই টাকা ঋণ দেবে। ঋণগুলিতে এই টাকা কাঁচামাল ক্রয়, বিদ্যুৎ, শ্রমিক বেতন, বাড়ি ভাড়া সহ বিভিন্ন খাতে ব্যয় করবে, ফলে বাজারে অর্থের সরবরাহ বাড়বে। ব্যাংক আমানতের বিপক্ষে সৃষ্ট চেক বা এই ধরনের দলিলের ফলে বাজারের অর্থের সরবরাহ বাড়ে। ধরা যাক, ক খ নামক বাড়িওয়ালাকে চেক দিল, বাড়িওয়ালা ওই চেক তার পাওনাদার গকে দিল, সেই টাকাটা ভাঙিয়ে নিল। তাহলে ওই চেক কিন্তু বাজারে তিনজনের নিকট সমান অঙ্কের লেনদেনে ব্যবহৃত হওয়ায় বাজারে মুদ্রা সরবরাহ বা মুদ্রার উপযোগিতা তিনগুণ বেড়ে গেছে। ব্যাংক শুধুমাত্র ঋণই দেয় না, ঋণ আমানত সৃষ্টি করে, এই ঋণগুলিতে চেক কেটে তা উঠায়, আবার ওই টাকা বিভিন্ন হাত ঘুরে ব্যাংকে আমানত হিসেবে ফিরে আসে। এভাবে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পায়। 3 জনগণের আচরণ, পাবলিক বিহেভিয়ার। জনগণের আচরণ আচরণের উপর বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পায়। একটা টাকা যদি এক হাতে যে আটকে যায় তবে মুদ্রা সরবরাহ কমবে, কিন্তু একটা টাকা যদি একই দিনে অনেকগুলো হাত আবর্তিত হয় তাহলে স্বাভাবিকভাবেই তা অধিক লোককে উপযোগ দিতে সক্ষম হবে এবং বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধির কারণ হবে। তাই জনগণের আচরণ অর্থাৎ তারা টাকা নিজের কাছে কতটা আটকিয়ে রাখছে তার দ্বারাও মুদ্রা সরবরাহ পরিস্থিতি প্রভাবিত হয়। একইভাবে জনগণ ব্যাংকে সৃষ্ট মুদ্রা অর্থাৎ চেক, ক্রেডিট কার্ড ইত্যাদি কতটা ব্যবহার করছে এবং বাজারে এগুলো কতটা বিভিন্ন পক্ষ কর্তৃক গৃহীত হচ্ছে তার দ্বারাও অর্থ সরবরাহ পরিস্থিতি প্রভাবিত হয়। ব্যাংক ঋণের বেলাও একথা প্রযোজ্য। ঋণ হয়ে বাজারে অর্থ যাওয়ার পর আবার যদি তা পরিস্থিতি আবার যদি তা ব্যাংকে আমানত হিসেবে ফিরে আসে তবে এভাবে যতবার ঘুরবে মুদ্রা সরবরাহ পরিস্থিতির উপর তার ইতিবাচক প্রভাব পড়বে। একইভাবে বারবার হাত বদল বা রূপ বদলকে অনুবর্তন ভেলোসিটি বলা হয়। তাই কোনো নির্দিষ্ট সময়ে বিহিত মুদ্রা সরবরাহ বলতে বোঝায় এম ইন্টু ভি। আবার ব্যাংক আমানতের বেলায় তা দাঁড়ায় M1 × V1। তাই সংক্ষেপে অর্থনীতিতে এরূপ অনুবর্তন প্রক্রিয়ায় মোট অর্থ সরবরাহের পরিমাণ দাঁড়ায় MV+M1V1। উল্লেখ্য, বিহিত মুদ্রা প্রচলনকারী প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে বাণিজ্য ব্যাংক বা ঋণের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হলো ব্যাংক মুদ্রা সরবরাহকারী। বাণিজ্য ব্যাংক ও অন্যান্য ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তাই যে কোনো দেশেই অর্থ সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপর কেন্দ্রীয় ব্যাংকের যথেষ্ট কার্যকর প্রভাব বজায় থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক এরূপ প্রভাবকে কাজে লাগিয়ে দেশে মোট মুদ্রা সরবরাহ কর্মস্তরে ধরে রাখার চেষ্টা চালায়। ৫.৪ কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য মিন্ট বাই ক্রেডিট কন্ট্রোল অফ সেন্ট্রাল ব্যাংক? ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত স্তরে বা মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। ব্যক্তিগত ক্ষেত্রে ঋণের কাঙ্ক্ষিত পরিমাণ বজায় রাখার দায়িত্ব ব্যক্তির নিজের। প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই দায়িত্ব পালন করে এর মালিক বা ব্যবস্থাপকগণ। দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কর্মস্তরে বজায় রাখার দায়িত্ব সরকারের, আর সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংকে এই দায়িত্ব পালন করে। তাই সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরে ঋণের পরিমাণ কর্মস্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা প্রচেষ্টাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নামে আখ্যায়িত করা হয়। ১৩ KKDUET DEWET বলেন, ঋণ নিয়ন্ত্রণ হলো ব্যাংকের ঋণ বা অগ্রিম পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। দ্য কন্ট্রোল অফ ক্রেডিট মিনস দ্য রেগুলেশন অ্যান্ড দ্য কন্ট্রোল অফ ব্যাংক অ্যাডভান্সেস। ১ KKDUET মডার্ন ইকোনমিক থিওরি ইউনিভার্সিটি এডিশন পেজ 458-450। KKDUET এর এই সংজ্ঞা নির্দিষ্ট কোনো ব্যাংকের ক্ষেত্রে যেমনি প্রযোজ্য তেমনি ভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে প্রযোজ্য। PS কলিন COLLIN বলেছেন, ঋণ নিয়ন্ত্রণ বলতে এমন কি এমন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপকে বোঝায় যে ঋণ গ্রহীতা যথাসময়ে ঋণের অর্থ পরিশোধ করবে এবং তাদের সামর্থ্যের অতিরিক্ত ঋণ গ্রহণ থেকে বিরত থাকবে। ক্রেডিট কন্ট্রোল মিনস চেকিং দ্যাট কাস্টমার্স পে অন টাইম অ্যান্ড ডু নট এক্সিড দেয়ার ক্রেডিট লিমিটস। ঠিক আছে, PS কলিন ডিকশনারি অফ বিজনেস সেকেন্ড এডিশন পেজ 69। মিস্টার কোলিন যেসব প্রতিষ্ঠান ঋণ দেয় তাদের দিক থেকে সংজ্ঞাটি তুলে ধরলেও এক্ষেত্রে এমন অবস্থা সৃষ্টির দিকে নির্দেশ করেছেন যাতে ঋণ গ্রহীতাগণ প্রয়োজনের বেশি ঋণ নিতে উৎসাহিত না হন। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের লক্ষ্যে এমন পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালায় যাতে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনের অতিরিক্ত ঋণ দিতে এবং ঋণ গ্রহীতাগণ প্রয়োজনের অতিরিক্ত ঋণ নিতেও নিরুৎসাহিত হয়। প্যারা, বর্তমানকালে সব সমাজে মূলধন যোগানের ক্ষেত্রে ব্যাংক প্রদত্ত ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো যদি যথাসময়ে পরিমাণ মতো ঋণ না পায় বা ব্যাংক সমূহ ঋণ দিতে না পারে বা ঋণ দিতে উৎসাহিত না হয়, তবে মূলধনের এভাবে উৎপাদন ব্যাহত হয়। দেশের সম্পদ অব্যবহৃত থাকে এবং অর্থনীতি স্থবির হয়ে পড়ে। অন্যদিকে ব্যাংক সমূহ যদি বাজারে প্রয়োজনের অতিরিক্ত ঋণ দেয় তবে বাজারে অর্থের যোগান বাড়ে, মুদ্রাস্ফীতি দেখা দেয়, জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় ও মুদ্রার অবমূল্যায়ন ঘটে। এতে ব্যবসায় বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। উভয় বিধ অবস্থাতেই কেন্দ্রীয় ব্যাংক বিশেষ কতগুলো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঋণের যোগান কর্মস্থলে বজায় রাখার চেষ্টা করে। প্যারা, উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় যে যে পদ্ধতি বা কৌশল অবলম্বনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণের যোগান বা বাজার মুদ্রা সরবরাহ পরিস্থিতি কর্মস্তরে সীমাবদ্ধ রাখে বা সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সৃষ্টির ক্ষমতাকে নিয়ন্ত্রণের প্রয়াস চালায় তাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, অবজেক্টিভস অর নেসেসিটি অব ক্রেডিট কন্ট্রোল। আধুনিক অর্থ ব্যবস্থা ঋণের সরবরাহ কর্মস্তরে বজায় রাখা যে কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। দেশের অর্থ ব্যবস্থায় নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান হিসেবে সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের গুরু দায়িত্ব পালন করে। এর উপর ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা নিম্নে তুলে ধরা হলো। এক, অর্থের যোগানের স্থিতাবস্থা প্রতিষ্ঠা, এস্টাবলিশমেন্ট অব স্টেবিলিটি অব সাপ্লাই অব মানি। অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম পূর্ব শর্ত হলো অর্থের যোগানে বা সরবরাহে স্থিতাবস্থা বজায় রাখা। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক দেশের অভ্যন্তরে অর্থ যোগান স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করে। এলাকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা ও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটি অন্যতম উদ্দেশ্য। দুই, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বিধান, এস্টাবলিশমেন্ট অব প্রাইস। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য স্থিতিশীল মূল্য স্তর খুবই প্রয়োজনীয়। পণ্য সামগ্রীর মূল্য যদি সময়ে অসময়ে ওঠানামা করে তবে অর্থনৈতিক প্রগতি ব্যাহত হয়। পরিবর্তনশীল মূল্য অনিশ্চয়তা সৃষ্টি করে এবং উৎপাদনের উপর এরূপ বিরূপ প্রতিক্রিয়ার অশুভ ছায়া ফেলে। এই জন্য মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। তিন, বিনিময় হারের স্থিতিশীলতা এস্টাবলাইজেশন অফ এক্সচেঞ্জ রেট। বিনিময় হারে বারে বারে পরিবর্তন ঘটলে বৈদেশিক বাণিজ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। তাই আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণের জন্য মুদ্রার বাহ্যিক মূল্যমান স্থিতিশীল রাখা দরকার। তাছাড়া বাহ্যিক মূল্য অভ্যন্তরীণ মূল্যকেও প্রভাবিত করে। ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে বাহ্যিক মূল্যমান স্থিতিশীল রাখা যায়। চার, লেনদেনের ভারসাম্য নিজ অনুকূলে রাখা, মেনটেনিং ফেভারেবল ব্যালেন্স অব পেমেন্ট। মূল্যস্ফীতি বা মুদ্রা সংকোচন উভয়ই দেশের আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলে এবং এর ফলে লেনদেনের ভারসাম্য অবস্থায় প্রতিকূলতা সৃষ্টি হয়। তাই দেশের অর্থ ও ঋণ সরবরাহ পরিস্থিতি পরিমাণ মাফিক হ্রাস বৃদ্ধি করে বা কাম্যাবস্থা বজায় রেখে লেনদেন ভারসাম্য নির্দেশের অনুকূলে রাখা ও ঋণ নিয়ন্ত্রণের আরেকটি উদ্দেশ্য। পাঁচ, মুদ্রাস্ফীতি রোধ, চেকিং ইনফ্লেশন। তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য মুদ্রাস্ফীতি একটা বড় ধরনের সমস্যা। ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রাস্ফীতি রোধ করার প্রয়াস পায়। মুদ্রাস্ফীতি রোধ করার ফলে দেশের অর্থনৈতিক অস্থিরতা হ্রাস পায় এবং মূল্যস্ফীতি স্থিতিশীল থাকে। ৬ কর্মসংস্থানের নিশ্চয়তা বিধান এনসিওরিং এমপ্লয়মেন্ট। উন্নত দেশসমূহে চাকরির পূর্ণ নিশ্চয়তা বৃদ্ধি বিধানের উদ্দেশ্যে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। সঠিক পরিমাণে ঋণ পেলে শিল্প প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে চলতে পারে এবং নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, ফলে দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয়। ৭ বাণিজ্য চক্র মোকাবেলা হ্যান্ডেলিং অফ বিজনেস সাইকেল। অর্থনৈতিক অস্থিতিশীলতার সুযোগে বাণিজ্য চক্র দেশের অর্থনৈতিক অবস্থানে সর্বত্র মন্দাভাব দেখা দেয়। এরূপ মন্দাভাব কাটিয়ে ওঠার জন্য নতুন করে ঋণ ও অর্থের সরবরাহ সৃষ্টি প্রয়োজন হয়। সে অবস্থায় ঋণ নিয়ন্ত্রণ বা ঋণ সরবরাহ করে বাণিজ্য চক্র মোকাবেলা করাও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য। ৮ সম্পদের সুষ্ঠু বণ্টন ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। যে ঋণের যোগান কাম্যস্তরে বজায় রাখাই শুধু নয়, দেশের উৎপাদনের সকল খাত ও সকল শ্রেণীর মানুষই যাতে ঋণের দেশের ঋণ ব্যবস্থার দ্বারা উপকৃত হতে পারে তার নিশ্চয়তা বিধান করাও ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক দুর্বল খাতগুলোকে চিহ্নিত করে সেখানে ঋণ দেওয়ার ব্যবস্থা করে। কোনো খাতে অধিক ঋণ প্রাপ্তির ফলে ব্যক্তি বা শ্রেণী বিশেষের হাতে যেন অধিক সম্পদ পুঞ্জীভূত না হতে পারে তাও এই ব্যাংকের ব্যবস্থা ব্যাংক লক্ষ্য রাখে লক্ষ্য করে থাকে। ৯ জীবন ধারণের মান উন্নয়ন ডেভেলপমেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃক ঋণ নিয়ন্ত্রণের আরেকটি উদ্দেশ্য হল দেশের আর্থিক উন্নয়ন সাধনের মাধ্যমে জনগণের জীবন ধারণের মান উন্নয়ন করা। যথাযথভাবে ঋণ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক তৎপরতা প্রাণ সঞ্চয় করে মাত্র চার বৃদ্ধিতে সহায়তা করে যা জীবন ধারণের মান উন্নয়নের সহায়ক। আর ১০ অর্থনৈতিক উন্নতি ইকোনমিক প্রোগ্রেস। অধিক উৎপাদনের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রচেষ্টা সব দেশে পরিলক্ষিত হয়। কেন্দ্রীয় ব্যাংক এমনভাবে ঋণ নিয়ন্ত্রণ করে যাতে শিল্প সহ উৎপাদনের বিভিন্ন কাজ প্রয়োজনীয় অর্থ সরবরাহ করে। সঠিক সময়ে ও সঠিক পরিমাণ ঋণ পেলে উৎপাদন ব্যাহত হয় না, ফলে অর্থনৈতিক উন্নতির পথ প্রশস্ত হয়। ৫.৬ কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশল সমূহ টেকনিক্স অর মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল বা সেন্ট্রাল ব্যাংক। প্রফেসর শ্যাম শাহ বলেছেন যে সেন্ট্রাল ব্যাংক ইজ এ ব্যাংক হুইচ কন্ট্রোলস ক্রেডিট। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হল এমন ব্যাংক যা ঋণ নিয়ন্ত্রণ করে। দেশের অভ্যন্তরে ঋণের যোগান বা মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্যস্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা প্রচেষ্টাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। এরূপ প্রচেষ্টা পদ্ধতি বা কৌশল বিভিন্ন ধরনের হতে পারে, নিম্নে রেখাচিত্রের সাহায্যে তা প্রদর্শিত হল। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সাধারণ বা সংখ্যা তত্ত্ব পদ্ধতি এবং গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে দুই ভাগে ভাগ করেছে এই রেখাচিত্রে। একটা হলো সাধারণ বা সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি, একটা হলো গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। সংখ্যাতাত্ত্বিক পদ্ধতির মধ্যে আছে ১ ব্যাংক হার নীতি, ২ খোলা বাজার নীতি, ৩ জমার হার পরিবর্তন নীতি। আর গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতির মধ্যে আছে ১ ঋণের বরাদ্দকরণ নীতি, ২ ভোগ্য পণ্যের নিয়ন্ত্রণ, ৩ জামানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন, ৪ প্রত্যক্ষ ব্যবস্থা, ৫ নৈতিক প্ররোচনা, ৬ প্রচারণা পদ্ধতি। উপরোক্ত রেখাচিত্রে বর্ণিত ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো। ক সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কোয়ান্টিটেটিভ মেথড। ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাজারের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশলকে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলে। এরূপ পদ্ধতির আওতায় নিম্নোক্ত কৌশল প্রয়োগ করা হয়ে থাকে। ১ ব্যাংক হারনীতি ব্যাংক রেট পলিসি। বাণিজ্য ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটি সমূহ বাট্টা করে নেয় সে হারকে ব্যাংক হার বলে। এই হারের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকে ব্যাংক হার নীতি বলা হয়ে থাকে। প্রথম দিকে শুধুমাত্র বিল বাট্টার হারকে ব্যাংক হার বলা হলে বর্তমানকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রদত্ত সকল হারের হার সকল ধরনের ঋণ অগ্রিম ইত্যাদি ক্ষেত্রে হার প্রযোজ্য। বাংলাদেশ হার শতকরা 5%। 51 তথ্য সূত্র বাংলাদেশ ব্যাংক, 1 অক্টোবর 2005 থেকে প্রবর্তিত। যখন মুদ্রা বাজারে ঋণের আধিক্য দেখা দেয় তখন কেন্দ্রীয় ব্যাংক এ হার বৃদ্ধি করে, ফলে বাণিজ্যিক ব্যাংক গুলোকে অধিক সুদে কেন্দ্রীয় ব্যাংকের হাতে ঋণ গ্রহণ করতে হয়, ফলে দেশের সুদের হার বাড়ে। সুদের হার বাড়ায় মক্কেলদের মধ্যে ঋণ গ্রহণের আগ্রহ হ্রাস পায়, ফলে ঋণের পরিমাণ কমে। অন্যদিকে বাজারে ঋণ সংকট থাকলে কেন্দ্রীয় ব্যাংক এ হার কমায়, এতে বাণিজ্যিক ব্যাংক গুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে উৎসাহিত হয়। বাজারে সুদের হার হ্রাস পাওয়ায় মক্কেল কোনো ঋণ নিতে উৎসাহ বোধ করে, ফলে বাজারে ঋণ সরবরাহ বৃদ্ধি পায়। দুই, খোলা বাজার নীতি ও ওপেন মার্কেট পলিসি। বর্তমান কালে সরকার যেমনই প্রয়োজনে বিভিন্ন ধরনের বন্ড সিকিউরিটিজ খোলা বাজারে বিক্রয় করতে পারে, তেমনি বাজার হাতে বিভিন্ন ধরনের বেসরকারি বন্ড সিকিউরিটি শেয়ার ইত্যাদি ক্রয় করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে এ সকল যদি ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণদান সামর্থ্য হ্রাস বৃদ্ধির কৌশল গ্রহণ করলে তাকে খোলা বাজার নীতি বলে। প্যারা, বাজারে ঋণের পরিমাণ বাড়তে থাকলে কেন্দ্রীয় ব্যাংকের সুবিধাজনক শর্তে বেসরকারি সিকিউরিটিজ বাজারে ছাড়ে, ফলে যাদের অল্প শর্ত ব্যাংকে জমা রয়েছে বা যারা নিরাপদে বিনিয়োগ করতে চায় তারা বাণিজ্যিক ব্যাংকগুলো হতে টাকা সরিয়ে এই সকল সিকিউরিটিজ ক্রয় করে, ফলে আমানত হ্রাস পাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান সামর্থ্য হ্রাস পায়। আবার বাজারে ঋণ সংকোচন ঘটলে কেন্দ্রীয় ব্যাংক বাজার হতে বিভিন্ন বেসরকারি বন্ড শেয়ার সিকিউরিটিজ ক্রয় করে, এতে বাজারে অর্থের সমাগম ঘটে যা এক পর্যায়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে গিয়ে পৌঁছে, এতে তাদের ঋণ সামর্থ্য বাড়ে। তারা, জনগণের সঞ্চয়ের প্রবণতা। বিনিয়োগের সুযোগ, বাণিজ্যিক ব্যাংক সমূহের তহবিল পরিস্থিতি, জনগণের ব্যাংকে টাকা রাখার মানসিকতা ইত্যাদি বিষয়ের উপর খোলাবাজার নীতির কার্যকারিতা নির্ভরশীল। বর্তমান কালে সারা বিশ্ব জুড়ে সাধারণ ঋণ নিয়ন্ত্রণে এ পদ্ধতির ব্যাপক ব্যবহার লক্ষণীয়। 3, জমার হার পরিবর্তন নীতি, রিজার্ভ রেশিও এক্সচেঞ্জিং পলিসি। রিজার্ভ রেশিও চেঞ্জিং পলিসি, পৃথিবীর সকল দেশেই তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক সমূহকে তার মোট আমানতের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। একে নগদ জমা সঞ্চিতি CRR বলে। এছাড়া তরল সম্পত্তি হিসেবে আমানতের নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে ব্যাংকে সংরক্ষণ করতে হয়, যাকে তারল্য জমা সঞ্চিতি বলা হয়ে থাকে। উভয় সঞ্চিতিকে একত্রে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি SLR বা বিধিবদ্ধ জমা বলে। এরূপ জমার হার হ্রাস বৃদ্ধি করে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে। বাংলাদেশে বর্তমানে আমানত জমার উপর বিধিবদ্ধ জমা সঞ্চিতি SLR এর হার 18% এবং যার মধ্যে নগদ জমা সঞ্চিতি CRR এর হার 5%। এরূপ জমার হার বৃদ্ধি করা হলে স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের জমাকৃত জামানতের উপর কমে জমানতের উপর পূর্বাপেক্ষা বেশি পরিমাণে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, ফলে কিছু ঋণযোগ্য তহবিল ঋণ হ্রাস পায় ও ঋণদান সামর্থ্য কমে আসে। পক্ষান্তরে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ সরবরাহ বাড়াতে চাইলে এরূপ হার হ্রাস করে, ফলে পূর্বাপেক্ষা বেশি পরিমাণ অর্থ বাণিজ্য ব্যাংক সমূহ ঋণদান কাজে ব্যবহার করতে পারে, এতে বাজারে ঋণ সরবরাহ বৃদ্ধি পায়। প্যারা, পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের অন্যান্য পদ্ধতির তুলনায় এরও পদ্ধতি প্রত্যক্ষ, অর্থাৎ এর ফলাফল দ্রুত লক্ষণীয়। তবে দেশে অনেক ব্যাংকের তালিকাভুক্তির বাইরে থাকলে এরূপ পদ্ধতি কার্যকর হয় না। এছাড়া এরূপ হার বৃদ্ধি ব্যাংকগুলোর মাঝে অনেক সময় ক্ষোভ বা হতাশার সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংকের বাইরে দেশে ঋণদানকারী বিভিন্ন সংস্থা অধিক মাত্রায় কাজ করলে সেক্ষেত্রেও সামগ্রিক ঋণ সরবরাহের উপর এর প্রভাব কমে হয়। গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি, কোয়ালিটেটিভ অর সিলেক্টিভ মেথডস। কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে গুণীয় বা নির্বাচনমূলক পদ্ধতি বলে। পরিমাণগত পদ্ধতি সাধারণভাবে ব্যবহৃত হয় বিধায় বিশেষ বিশেষ বিশেষ পরিস্থিতি মোকাবেলায় এ পদ্ধতি তেমন কার্যকর ভূমিকা রাখতে পারে না। সেই অবস্থায় নির্বাচনমূলক পদ্ধতি সমূহই খুবই ভালো ফল দিতে পারে। এরূপ পদ্ধতি সম্পর্কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক মন্তব্যে বলা হয়েছে, দ্য রেগুলেশন অব ক্রেডিট ফর স্পেসিফিক পারপাজ অর ব্রাঞ্চেস অব ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ টার্মড অ্যাজ সিলেক্টিভ অর কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। নিম্নে এরূপ পদ্ধতির আওতায় ব্যবহৃত কৌশল সমূহ আলোচনা করা হলো। এক, ঋণের বরাদ্দকরণ নীতি, রেশনিং অব ক্রেডিট। বিশেষ কাজ চিহ্নিত করে সেই ক্ষেত্রে ঋণের পরিমাণ কম বেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এরূপ নীতির ক্ষেত্রে যে সকল খাতে ঋণ দেওয়া প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক উদার মনোভাব নেয়, আবার যে সকল খাতে ঋণ কমানো উচিত সেক্ষেত্রে কড়াকড়ি বিধি নিষেধ আরোপ করা হয়। যেমন কেন্দ্রীয় ব্যাংক চিংড়ি চাষ প্রকল্পে ঋণের পরিমাণ বাড়াতে চাইলে এর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ ও তালিকাভুক্ত ব্যাংকগুলোকে এ খাতে ঋণ প্রদানের কোটা নির্দিষ্ট করে দিতে পারে। এর জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিশেষ ঋণ সহায়তা দিতে পারে। আবার নির্দিষ্ট খাতে ঋণের পরিমাণ কমাতে চাইলে প্রদত্ত ঋণের কোটা কমিয়ে নির্ধারণ করে দিতে পারে। এভাবে বিশেষ খাতে ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। দুই, ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ, কনজিউমার ক্রেডিট কন্ট্রোল। আধুনিক বিশ্বে ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ব্যাপক ঋণ কর্মসূচি লক্ষ্য করা যায়। ভোগ্যপণ্য ক্রয় খাতে ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রা এর বজায় রাখার জন্য যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। ভোগ্যপণ্যের ঋণ কৃষিতে পরিশোধ বিধায় ঋণের কিস্তির সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে ভোগকারীদের ঋণের প্রতি আগ্রহ বাড়ানো বা কমানো যেতে পারে। এতে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যেমন 25,000 টাকা পর্যন্ত মূল্যের কোনো গৃহস্থলী সামগ্রী ক্রয়ের জন্য ঋণ বরাদ্দের ক্ষেত্রে তা প্রথম পরিশোধ মূল্য ডাউন পেমেন্ট একবারে 20% এবং পরবর্তী 20 মাসে 20 কিস্তিতে পরিশুদ্ধ। কেন্দ্রীয় ব্যাংক যদি এ খাতে ঋণের পরিমাণ কমাতে চায় তবে প্রথম পরিশুদ্ধ মূল্য 30% এবং পরবর্তী 10 মাসে সমান 10 কিস্তিতে তা পরিশুদ্ধ, এমন নিয়ম নির্ধারণ করতে পারে। এতে ভোক্তাদের মাঝে ঋণ গ্রহণের আগ্রহ স্বাভাবিকভাবে কমে আসবে। আবার কিস্তি সংখ্যা বাড়ালে ও শর্ত সহজ করলে ভোক্তাদের ঋণ গ্রহণের আগ্রহ বাড়বে, এক্ষেত্রে ঋণের পরিমাণ বেড়ে যাবে। তিন, জামানতে ঋণের প্রান্তিক হারের পরিবর্তন, চেঞ্জ ইন দ্য মার্জিনাল রেট অব সিকিউরিটি ক্রেডিট। জামানত যুক্ত ঋণের ক্ষেত্রে কি পরিমাণ মূল্যের জামানতের বিপক্ষে কত টাকা ঋণ দেওয়া হবে সেই বিষয়ে প্রয়োজনীয় নতুন নিয়ম নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক দেশের জামানত ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। ধরা যাক দেশে 100 টাকার সম্পদ, জামানত রেখে 70 টাকা ঋণ দেওয়া হয়, অর্থাৎ 30% ঋণ মার্জিন রাখা হয় থাকে। এখন সরকার ঋণের পরিমাণ কমাতে চাইলে ঋণ মার্জিনের পরিমাণ 40% নির্ধারণ করতে পারে, অর্থাৎ এখন 100 টাকার সম্পত্তি রেখে 60 টাকা ঋণ পাওয়া যাবে। এতে ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ গ্রহণের প্রবণতা কমবে বা ঋণ নিতে চাইলেও আপনা আপনি এই নিয়ম মাফিক প্রদত্ত ঋণের পরিমাণ কমে যাবে। আবার ইচ্ছে করলে 20% মার্জিন রেখে ঋণ প্রদানের নির্দেশ দিলে স্বাভাবিকভাবে ঋণ দানের পরিমাণ বাড়বে। চার, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, ডিরেক্ট অ্যাকশন। কোনো তালিকাভুক্ত ব্যাংক প্রচলিত নিয়ম ভঙ্গ করে, ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমের ক্রমে বাধার সৃষ্টি করে, চললে কেন্দ্রীয় ব্যাংকে অতিরিক্ত দণ্ডনীয় সুদ চার্জ করে বা অন্য কোনোভাবে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ করতে পারে, এক্ষেত্রে কোনো ব্যাংকে অতিরিক্ত রিজার্ভ সংগ্রহকরণের নির্দেশ দিতে পারে, ঋণদান ও বিল বাটাকরণের ক্ষেত্রে অতিরিক্ত সুদ ধার্য করতে পারে, স্বল্প সময়ের জন্য নিকাশ ঘরের সুবিধা বন্ধ রাখতে পারে ইত্যাদি। এতে ওই তালিকাভুক্ত ব্যাংকের পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মানা ছাড়া কোনো বিকল্প থাকে না। 5 নৈতিক প্ররোচনা মোরাল পার্সুয়েশন ঋণ নিয়ন্ত্রণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা জারি না করে কেন্দ্রীয় ব্যাংকে অধস্তন ব্যাংক সমূহকে উপদেশ পরামর্শ প্রদানের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাকে নৈতিক প্ররোচনামূলক পদ্ধতি বা ঋণ নিয়ন্ত্রণ বলে। প্ররোচনামূলক পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ বলে। কেন্দ্রীয় ব্যাংকে দেশের মুদ্রা বাজার বা ব্যাংকে ব্যবস্থার অভিভাবক বিধায় অনেক ক্ষেত্রেই অধস্তন ব্যাংকগুলোকে নানান উপদেশে পরামর্শ দেয়। এতে ব্যাংকগুলোর ওপর এক ধরনের নৈতিক বাধ্যবাধকতা সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক কোনো বিষয়ে ঋণ নিয়ন্ত্রণের জন্য এরূপ পরামর্শদান পদ্ধতি ব্যবহার করতে পারে। দেশে বন্যার ফলে কৃষির ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হলে কেন্দ্রীয় ব্যাংক কৃষি খাতে ঋণ দেওয়ার জন্য অধস্তন ব্যাংকগুলোকে উপদেশ পরামর্শ দিয়ে উৎসাহিত করতে পারে। এতে কিছুটা হলেও এক্ষেত্রে ঋণের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকে। ৬ প্রচারণা পদ্ধতি পলিসি অফ পাবলিসিটি। কেন্দ্রীয় ব্যাংক তার গুরু দায়িত্ব পালনের প্রয়োজনে বিভিন্ন মেয়াদী বুলেটিন, ম্যাগাজিন, পত্রপত্রিকা, প্রতিবেদন প্রকাশ করে থাকে। এর মাধ্যমে মুদ্রা বাজারের সদস্যদের দেশের আর্থিক অবস্থা, ব্যাংকিং পরিস্থিতি, মুদ্রানীতি, ঋণনীতি ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য, দৃষ্টিভঙ্গি, করণীয় এ সকল বিষয় তুলে ধরা হয়। দেশের খাতওয়ারি, ঋণ ব্যবস্থা, দেশ এক্ষেত্রে করণীয় ইত্যাদি বিষয়েও অনেক সময় এতে আলোকপাত করা হয়। এর ফলে অধস্তন ব্যাংকগুলোর কর্মকর্তাদের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রচারণা অনুযায়ী করণীয় বিষয়ে আগ্রহের সৃষ্টি হয়, ফলে ঋণ নিয়ন্ত্রণের তার প্রভাব পড়ে। প্যারা ঋণ নিয়ন্ত্রণের ওপর উপরোক্ত বিভিন্ন পদ্ধতির আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সামগ্রিকভাবে দেশের ঋণের পরিমাণ কর্মস্তরে বজায় রাখার বিষয়টি কোনো সহজ ও সাধারণ কাজ নয়। এক্ষেত্রে দেশের অর্থনীতির বিভিন্ন পরিস্থিতি উপর এতটাই প্রভাব বিস্তার করে যে অঙ্ক কষে কোনো পদ্ধতির ফলাফল কী হবে তা বিচার করা যায় না। সে যে কারণে বর্তমানকালে কেন্দ্রীয় ব্যাংক উপরোক্ত বিভিন্ন পদ্ধতি একই সাথে প্রয়োজন মাফিক গুরুত্ব দিয়ে তার বাস্তবায়নের প্রচেষ্টা চালায়। ৫.৭ ব্যাংক হার নীতি ব্যাংক রেট পলিসি। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক সমূহ যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণ করে বা কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে তাদের প্রথম শ্রেণীর বিল ও সিকিউরিটি সমূহ বাট্টা করে তাকে ব্যাংক হার বলে। এই হারে হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকে ব্যাংক হার নীতি বলা হয়ে থাকে। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতির মধ্যে এটি একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ পদ্ধতি। ব্যাংক অব ইংল্যান্ড 1839 সালে সর্বপ্রথম ঋণ নিয়ন্ত্রণে এ পদ্ধতির প্রয়োগ ঘটায়। অবশ্য তখন এটা শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে বিল ও সিকিউরিটিজ বাট্টাকরণের মাধ্যমে গৃহীত ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হতো, যে কারণে এমএইচ ডিকক ডিইকেওসিকে বলেন একে এমএইচ ডিকক একে বাট্টার হার নীতি ডিসকাউন্ট রেট পলিসি বলে উল্লেখ করেছেন। এমএস ডিকক আইবিআইডি পেজ 146। প্যারা ব্যাংক হার ব্যাংক রেট বলতে কি বুঝাবে এ সংক্রান্ত ব্যাসংজ্ঞাগুলো বিশ্লেষণ করলেও এর ধারণাতে যে পরবর্তী সময়ে পরিবর্তন এসেছে তার পরিচয় মিলে। নিম্নে এ বিষয়ে কতিপয় সংজ্ঞা তুলে ধরা হলো। ১ এমসি ভেইস বলেছেন ব্যাংক হার বা বাট্টা হার হলো সেই হার যে হারে কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক উপস্থাপিত সরকারি বা অন্য ধরনের অনুমোদিত প্রথম শ্রেণীর সিকিউরিটি সমূহের বিপক্ষে তাকে অর্থের সংস্থান করে। দ্য ব্যাংক রেট অর ডিসকাউন্ট রেট ইজ দ্য রেট অ্যাট উইচ দ্য সেন্ট্রাল ব্যাংক মেক্স অ্যাভেলেবল ফিনান্সিয়াল অ্যাকোমোডেশন টু কমার্শিয়াল ব্যাংকস বাই ডিসকাউন্টিং গভর্নমেন্ট অর আদার ফার্স্ট ক্লাস অ্যাপ্রুভড সিকিউরিটিজ অফার্ড বাই দ্য কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, এমসি ভেইস আইবিআইডি পেজ 294। ২ ব্যাংক ও বিমা বিষয়ক প্রখ্যাত ভারতীয় লেখক এম এন মিশ্র বলেছেন ব্যাংক হার বলতে কেন্দ্রীয় ব্যাংকে গৃহীত সেই হারকে বোঝায় যে হারে প্রথম শ্রেণীর বিল পুনর্বাট্টা করা হয় বা অনুমোদিত সিকিউরিটিজ এর বিপক্ষে ঋণ মঞ্জুর করা হয়। ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট উইচ এ সেন্ট্রাল ব্যাংক ইজ প্রিপেয়ার্ড টু রিডিসকাউন্ট ফার্স্ট ক্লাস বিলস অর টু অ্যাডভান্স লোনস অন অ্যাপ্রুভড সিকিউরিটিজ। ঠিক আছে, ৩ এম এন মিশ্র এম আই এস এস আর এ মানি ব্যাংকিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড পাবলিক ফিনান্স। এস চাঁদ অ্যান্ড কোম্পানি লিমিটেড, দিল্লি, 1989, পেজ 323। তিন, জি ক্রোথার, ক্রোথার, CROWTHER, ক্রাউথার এর মতে, ব্যাংক হার হলো সুদের সেই হার যে হারে কেন্দ্রীয় ব্যাংক তার সদস্য ব্যাংক সমূহকে বা মুদ্রা বাজারে প্রদত্ত ঋণের সুদ আদায় করে থাকে। ব্যাংক রেট ইজ দ্য রেট অব ইন্টারেস্ট চেঞ্জ বাই দ্য সেন্ট্রাল ব্যাংক ব্যাংক ফর লোনস মেড বাই ইট ইদার টু ইটস মেম্বার ব্যাংক অর টু দ্য মানি মার্কেট। এমএস ডি কক বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিল সিকিউরিটিজ ইত্যাদি বাটা করা বা এগুলো জামানত রেখে ঋণ নেওয়ার প্রবণতা হ্রাস পেতে থাকে এবং তার বিপক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চলতি হিসাব বা ঋণ হিসাবের বিপক্ষে ঋণ গ্রহণ বা ঋণ দানের প্রবণতা প্রাধান্য পায়। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এসে বৈদেশিক বিদেশি শাখা বা প্রতিনিধি ব্যাংকের প্রাধান্য বাড়ায়, বৈদেশিক বিনিময় বিলের গুরুত্ব হ্রাস পায়। ঠিক আছে, আর এমএস টিকক, আইবিআইডি, পেজ 168। যে কারণে বিংশ শতকের শেষ ভাগে প্রতিনিধি ব্যাংকের প্রাধান্য বাড়ায়, বৈদেশিক বিনিময় বিলের গুরুত্ব হ্রাস পায়। যে কারণে বিংশ শতকের শেষ ভাগে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সদস্য ব্যাংক সমূহকে প্রদত্ত ঋণের বিপক্ষে গৃহীত সুদের হারকে সবাই ব্যাংক হার হিসেবে গণ্য করে থাকে। বিপক্ষে শুধু ঋণদানের ক্ষেত্রেই নয়, কেন্দ্রীয় ব্যাংকের ঘরে তালিকাভুক্ত বাণিজ্য ব্যাংক সমূহ কর্তৃক সংরক্ষিত জমার বিপক্ষেও কেন্দ্রীয় ব্যাংক এ হার অনুযায়ী সুদ প্রদান করে। বাংলাদেশে বর্তমানে এ হার 5%। অ্যাস্টারিস্ক, তথ্য সূত্র বাংলাদেশ ব্যাংক, 1 অক্টোবর 2005 থেকে প্রবর্তিত। প্যারা, যখন মুদ্রাবাজারে ঋণের আধিক্য দেখা দেয় তখন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করে, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করে, ফলে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে অধিক হারে অধিক হার সুদে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ বা তহবিল সংগ্রহ করতে হয়। এতে বাণিজ্যিক ব্যাংকগুলো সুদের হার বাড়ায়, ফলে মক্কেলদের মধ্যে ঋণ গ্রহণের প্রবণতা হ্রাস পায়, ফলে বাজারে ঋণের সরবরাহ হ্রাস পায়, এতে মুদ্রাস্ফীতি হ্রাস পায়, মূল্যস্তরে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় এবং দেশীয় মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পায়। অন্যদিকে যখন বাজারে ঋণ সরবরাহ হ্রাস পায় এবং এজন্য অর্থনীতিতে মন্দাবস্থা বিরাজ করে তখন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার কমায়। এতে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প হার সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। বাজারে সুদের হার কমে যাওয়ায় মক্কেলগণ অধিক পরিমাণে ঋণ নিতে আগ্রহী হয়। এতে বিনিয়োগ বৃদ্ধি পায়, উৎপাদন বাড়ে, বেকার সমস্যা হ্রাস পায় এবং অর্থনীতিতে কর্মচাঞ্চল্য ফিরে আসে। ব্যাংক হার নীতি কার্যকর হওয়ার ক্ষেত্রে অনুমিত শর্তাবলী। ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাংক হার নীতি তখনই কার্যকর হয় যখন ব্যাংকিং ব্যবসায় নিম্নোক্ত শর্তাবলী বিরাজমান থাকে। এক, যখন ব্যাংক হার পরিবর্তনের পরে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণের উপর পূর্ব নির্ধারিত সুদের হারে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। দুই, বাণিজ্যিক ব্যাংক সমূহে ঋণ প্রদানযোগ্য তহবিল যে ক্ষেত্রে কম থাকে এবং ঋণদানের সামর্থ্যের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ গ্রহণ ঋণ সংগ্রহ করতে পারার উপর নির্ভর করে। তিন, যদি বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে কেন্দ্রীয় ব্যাংকের উত্তম সম্পর্ক বিদ্যমান থাকে। চার, বাজারে বা বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে যদি প্রচুর পরিমাণে প্রথম শ্রেণীর বিল সিকিউরিটি ইত্যাদি জমা থাকে বা এগুলোর ব্যবহার যদি ব্যাপক হয়। পাঁচ, ব্যবসায়ী শিল্পপতি বা প্রতি ব্যবসায়ী শিল্পপতি বা ঋণ গ্রহীতাগণ ব্যাংক হার পরিবর্তনকে যদি স্বাভাবিকভাবে গ্রহণ করে, অর্থাৎ ব্যাংক হার বাড়ার ফলে ঋণ গ্রহণের প্রবণতা হ্রাস পায় এবং ব্যাংক হার কমার ফলে ঋণ গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। ব্যাংক হার নীতির সীমাবদ্ধতা। ব্যাংক হার নীতির যে সকল সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় তা নিম্নরূপ। এক, দেশে সুসংগঠিত মুদ্রাবাজার না থাকলে এরূপ নীতি কার্যকর করা যায় না, কারণ সেই ক্ষেত্রে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত বিল ও সিকিউরিটিজ থাকে না। দুই, বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত রিজার্ভ তহবিল থাকলে সেক্ষেত্রে ব্যাংকগুলো ঋণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় না, ফলে এই নীতি তার কার্যকারিতা হারায়। তিন, ব্যাংক হার হ্রাস বৃদ্ধির সাথে সাথে যদি বাজারে সুদের হার হ্রাস বৃদ্ধি না ঘটে তবে সেক্ষেত্রে এই নীতি কার্যকর হতে পারে না। চার কেন্দ্রীয় ব্যাংকে যদি বাণিজ্যিক ব্যাংকগুলোকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় বা বাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর বাইরেও ঋণদানের জন্য বিভিন্ন সংস্থা কাজ করে, তবে সেই ক্ষেত্রেও এ নীতি কার্যকর ফল দেয় না। পাঁচ, অর্থনীতিতে যদি মন্দাভাব এতটাই বিরাজ করে যে ব্যাংক হার কমালেও তার মুনাফার হার অপেক্ষা কম হয়, বা এতটাই চাঙ্গা ভাব বিরাজ করে যে ব্যাংক হার বাড়ালেও মুনাফার হারের উপর তার কম প্রভাব পড়ে, তবে সেক্ষেত্রেও এই নীতি কার্যকর হতে পারে না। ছয়, বাজারে একচেটিয়া অবস্থা বিরাজ করলেও ব্যাংক হার নীতি কার্যকর করা যায় না। প্যারা, উপরোক্ত সীমাবদ্ধতার কারণে ব্যাংক হার নীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও অদ্যাবধি ঋণ নিয়ন্ত্রণের অপরিহার্য হাতিয়ার হিসেবে সকল দেশেই এর ব্যবহার লক্ষণীয়। বিল সিকিউরিটিজ ইত্যাদির বাট্টাকরণের প্রয়োজন কমলেও কেন্দ্রীয় ব্যাংকে যে সর্বত্র বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণের কার্যকর উৎস তা বলার অপেক্ষা রাখে না। তদুপরি ব্যাংক হার হ্রাস বৃদ্ধি অধস্তন ব্যাংক সমূহের উপর একটা নৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। তাই অর্থনীতিতে ঋণের ব্যবসায় যতদিন চালু থাকবে ব্যাংক হার নীতির উপযোগিতাও ততদিন বিদ্যমান থাকবে তা নির্দ্বিধায় বলা যায়। পৃষ্ঠা 120। 5.8, খোলা বাজার নীতি। তুমি মিথ্যা কইরা কথা তুমি মিথ্যা কথা কইরা কে গান। 5.8, খোলা বাজার নীতি, ওপেন মার্কেট অপারেশন। ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক খোলা বাজারে বন্ড, সিকিউরিটি, বিল, শেয়ার, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় বিক্রয় কার্যকে বাণিজ্যিক পরিভাষায় খোলা বাজার নীতি বলে। এরূপ নীতির ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে বাজারে অর্থের সরবরাহ বেশি থাকে, ওই অর্থ বাণিজ্যিক ব্যাংক সমূহকে ঘিরে আবর্তিত হয়, ফলে বাণিজ্যিক ব্যাংক সমূহে আমানতের পরিমাণ বাড়ে ও তারা অধিক ঋণ দেয়। এতে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। অন্যদিকে বাজারে মুদ্রা সরবরাহ পরিস্থিতি বিপরীত হলে বাণিজ্যিক ব্যাংক সমূহে আমানতের পরিমাণ হ্রাস পায়, ফলে তারা অধিক ঋণ দিতে পারে না। খোলা বাজার নীতির আওতায় বন্ড, সিকিউরিটি ইত্যাদি ক্রয় বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। 1914 সালের পর হতে ব্যাংক অব ইংল্যান্ডের ব্যাংক হার নীতিতে নীতিকে সহযোগিতা দেওয়ার জন্য এরূপ নীতির উদ্ভব ঘটায়। প্যারা, অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস এ বলা হয়েছে, ওপেন মার্কেট অপারেশনস মিনস দ্য পারচেজ ওর সেল বাই এ গভর্নমেন্ট অফ বন্ডস ইন এক্সচেঞ্জ ফর মানি। টিকা 1, অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস, পেজ 357। খোলা বাজার নীতির অর্থ হল সরকার কর্তৃক অর্থের বিনিময়ে বন্ড ক্রয় বিক্রয় করা। প্যারা, এমএস ডিকক বলেছেন, ওপেন মার্কেট অপারেশনস মে বি হেল্ড টু কভার দ্য পারচেজ আর সেলড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক ইন দ্য মার্কেট অব এনি কাইন্ড অব পেপার ইন হুইচ ইট ডিলস উইদার গভর্নমেন্ট সিকিউরিটিজ অর আদার সিকিউরিটিজ অর ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্সেস অর ফরেন বিলস। ঠিক আছে, এমএস দিকক, আইবিআইডি, পেজ 179। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাজারে সরকারি সিকিউরিটিজ বা অন্য কোনো সিকিউরিটিজ ব্যাংক স্বীকৃত কোনো ঋণের দলিল বা বৈদেশিক বিল বিল ক্রয় বিক্রয় কার্যকে খোলা বাজার নীতি বলা হয় বলা যায়। প্যারা, এমসি বেশ বলেন, ওপেন মার্কেট অপারেশনস রেফার টু দ্য বাইং অ্যান্ড সেলিং অফ আ গভর্নমেন্ট অ্যান্ড আদার অ্যাপ্রুভড সিকিউরিটিজ বাই দ্য সেন্ট্রাল ব্যাংক ইন অর্ডার টু কার্ব ডিফ্লেশনারি অ্যান্ড ইনফ্লেশনারি প্রেশার্স ইন দ্য ইকোনমি। ঠিক আছে, 3, এমসি বেশ, আইবিআইডি, পেজ 300। অর্থাৎ অর্থনীতির ওপর মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মতো উভয়বিধ অবস্থা এড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সরকারি ও অন্যান্য অনুমোদিত সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা কার্যই হলো খোলা বাজার নীতি। প্যারা, যখন বাজারে ঋণের আধিক্য পরিলক্ষিত হয় তখন কেন্দ্রীয় ব্যাংকে খোলা বাজার নীতির আওতায় বাজারের বিভিন্ন ধরনের সরকারি বন্ড, সিকিউরিটিজ আকর্ষণীয় শর্তে বিক্রয় করে, ফলে যাদের বাণিজ্যিক ব্যাংক সমূহে প্রচুর পরিমাণে অর্থ আমানত হিসেবে পড়ে থাকে তারা সরকারি উক্ত দলিলাদি প্রায়ই উৎসাহিত হয়। এতে বাণিজ্য ব্যাংক সমূহের জমা তহবিলের পরিমাণ হ্রাস পায়, ফলে ব্যাংক গুলোর ঋণ প্রদান সামর্থ্য কমে। অন্যদিকে বাজারে অর্থ সংকট দেখা দিলে বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ প্রদান সামর্থ্য হ্রাস পায়। সে সময় বাজারে অর্থ সরবরাহের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বাজার হতে বেসরকারি সিকিউরিটিজ, শেয়ার, ঋণপত্র ইত্যাদি ক্রয় করে। এতে বাজারে অর্থ সরবরাহ হ্রাস পায় এবং উক্ত অর্থ এক সময় বাণিজ্যিক ব্যাংকে গিয়ে পৌঁছে। এতে তাদের ঋণ দান সামর্থ্য বাড়ে ও বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। খোলা বাজার নীতির সফলতা লাভে প্রয়োজনীয় শর্তাবলী। এক, বাজারে যথেষ্ট পরিমাণে সরকারি ও বেসরকারি সিকিউরিটিজ, স্টক, বন্ড ইত্যাদি দলিলাদির উপস্থিতি থাকা আবশ্যক। দুই, বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত নগদ অর্থ জমাদের পরিমাণ কম থাকা উচিত। তিন, বাণিজ্যিক ব্যাংক সমূহেরও ঋণ সংগ্রহের জন্য বাইরের কোনো কার্যকর উৎসের অনুপস্থিতিতে থাকা প্রয়োজন। চার, দেশে সুসংগঠিত মুদ্রা বাজারের উপস্থিতি থাকা আবশ্যক, যাতে সেখানে সহজে সিকিউরিটিজ ও অন্যান্য দলিলাদি ক্রয় বিক্রয় করা যায়। পাঁচ, মুদ্রা বাজারের উপর কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ নিয়ন্ত্রণ বজায় থাকা উচিত। খোলা বাজার নীতির সীমাবদ্ধতা। খোলা বাজার নীতির যে সকল সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় তা নিম্নরূপ। এক, খোলা বাজার সুসংগঠিত না হলে সেখানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটিজের উপস্থিতি থাকে না বা বিক্রয় করা যায় না, ফলে এই নীতি কার্যকর করা যায় না। দুই, জনগণের বা বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট যে অর্থ জমা থাকে তা যদি বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানত হিসেবে না আসে বা জনগণ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে লেনদেনে অভ্যস্ত না হয়, তবে সেক্ষেত্রেও এই নীতি কার্যকর হয় না। তিন, বাণিজ্যিক ব্যাংকগুলোর আর্থিক অবস্থা যদি এতটাই সংহত থাকে যে মক্কেলগণ ব্যাংক হতে যথেষ্ট পরিমাণ আমানত ছড়িয়ে নিয়ে গেলেও তাদের ঋণদান সামর্থ্যের ওপর কম প্রভাব পড়ে, তবে সেক্ষেত্রেও এই নীতি কার্যকারিতা হারায়। চার, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সহজ শর্তে অবাধ ঋণদান নীতি চালু রেখে এরূপ নীতি কার্যকর করা সম্ভব নয়। পাঁচ, বাণিজ্যিক ব্যাংকগুলো যদি অন্য কোনো উৎস হতে প্রয়োজনে যথেষ্ট ঋণ সংগ্রহ করতে পারে, তবে সেক্ষেত্রেও এরূপ নীতি কার্যকর হতে পারে না। ছয়, ব্যাংকগুলোর হাতে এরূপ নীতির ফলে প্রচুর অর্থ জমা হলেও বাজারে যদি বিনিয়োগ সুবিধা না থাকে, তবে তা বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকট জমা পড়ে থাকে, ফলে বাজারে মুদ্রা সরবরাহের উদ্দেশ্য কার্যকর হয় না। তারা উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে খোলা বাজার নীতির কার্যকারিতা বিভিন্ন সহায়ক পরিস্থিতির উপর নির্ভরশীল। এছাড়া এ ধরনের পদ্ধতির উদ্ভব ঘটেছে মূলত ব্যাংক হার নীতিকে অধিক কর্মক্ষম করার উদ্দেশ্য নিয়ে। তাই উভয় পদ্ধতি একই সাথে প্রয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসি ভেস তাই বলেছেন, ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে খোলা বাজার নীতি ব্যাংক হার নীতিকে শক্তিশালী ও সমর্থন করার জন্য সাধারণভাবে সহযোগী পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অব ক্রেডিট কন্ট্রোল, ওপেন মার্কেট অপারেশনস আর জেনারেলি ইউজড অ্যাজ এ কোলেটারাল টু সাপোর্ট অর রিইনফোর্স দ্য ইনস্ট্রুমেন্ট অব ব্যাংক রে। টিকা ওয়ান, এমসি ভেস, আইবিআইডি পেজ 300। 5.9, জমার হার পরিবর্তন নীতি, পলিসি অফ ভেরিয়েশন অব রিজার্ভ রেশিও। প্রত্যেক দেশেই তার প্রচলিত নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে এর মোট আমানতের একটা অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। একে সংরক্ষিত জমা বা বিধিবদ্ধ জমা, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বলে। এরূপ জমার হার কম বেশি করে কেন্দ্রীয় ব্যাংক দেশে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের জন্য যে কৌশল অবলম্বন করে তাকে জমার হার পরিবর্তন নীতি বলা হয়। এরূপ পদ্ধতির উদ্ভব ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভ সিস্টেম 1933 সালে, যা পরবর্তী সময়ে 1935 সালে সংশোধন করে একটা পূর্ণাঙ্গ কৌশল হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এ প্রসঙ্গে এমসি ভেইস বলেছেন, বর্তমানকালে প্রতিটা দেশের কেন্দ্রীয় ব্যাংককে ন্যূনতম বিধিবদ্ধ নগদ জমার অনুপাত পরিবর্তন করার অধিকার প্রদান করা হয়েছে, আর এ জমা হল বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্তৃক তার আমানতি দায়ের সেই অংশ যা সে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করে। ইন মডার্ন টাইমস, সেন্ট্রাল ব্যাংক ইন এভরি কান্ট্রি হ্যাভ বিন এম্পাওয়ার্ড টু অল্টার হোয়েন রিকোয়ার্ড দ্য মিনিমাম স্ট্যাচুটরি স্ট্যাচুটরি ক্যাশ রিজার্ভ ইস রেশিও উইচ কমার্শিয়াল ব্যাংকস মাস্ট মেনটেন এগেনস্ট দেয়ার ডিপোজিটস লাইবিলিটিস। টিকা ওয়ান এমসি বেশ আইভিআইডি পেজ 301। প্যারা, যখন বাণিজ্যিক ব্যাংকগুলো বাজারে অধিক ঋণ প্রদান করতে থাকে তখন ঋণ সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত জমার হার বৃদ্ধি করে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তার আমানতি অর্থের পূর্বাপেক্ষা অধিক পরিমাণে অংশ কেন্দ্রীয় ব্যাংকে নিজস্ব হিসেবে জমা দিতে হয়। এতে তাদের ঋণদান সামর্থ্য হ্রাস পায় ও বাজারে ঋণের পরিমাণ কমে আসে। অপরপক্ষে বাজারে ঋণ সংকোচনের সৃষ্টি হলে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত জমার হার কমিয়ে দেয়। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে পূর্বাপেক্ষা আমানতি অর্থের বেশিরভাগ অর্থ জমা থাকে, ফলে তাদের ঋণদান সামর্থ্য বৃদ্ধি পায়। প্যারা, সংরক্ষিত জমার হার বৃদ্ধি করা হলে ব্যাংক সমূহের নিজস্ব তহবিল ও সেই সাথে ঋণদান তহবিল হ্রাস পায়, ফলে বাজারে ঋণ সরবরাহ কমে যায়। এতে মুদ্রাস্ফীতি হ্রাস পায়, দেশে বিদেশে মুদ্রার বিনিময় মূল্য বাড়ে, ফটকা ব্যবসায় এর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসে। অন্যদিকে রূপো জমার হার হ্রাস করা হলে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণযোগ্য তহবিল বৃদ্ধি পায়, এতে বাজারে ঋণের সরবরাহ বাড়ে, বিনিয়োগ মজুরি ও কর্মসংস্থান বৃদ্ধি পায়। নীতি কার্যকর হওয়ার ক্ষেত্রে কতিপয় শর্ত ও এর সীমাবদ্ধতা। সংরক্ষিত জমার হার পরিবর্তন নীতির কার্যকারিতা ও অন্যান্য পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির ন্যায় কতিপয় পূর্ব শর্ত বিদ্যমান থাকা বা না থাকার উপর নির্ভরশীল। যা নিম্নরূপ: এক, দেশে সকল বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত হয় পরিচালিত হারে এরূপ নীতি কার্যকর হয়, তবে যদিও অনেক ব্যাংক অতালিকাভুক্ত ব্যাংক হিসেবে পরিচালিত হয় বা ঋণদানের জন্য দেশে বিভিন্ন ধরনের ছোট বড় ঋণদানকারী প্রতিষ্ঠান কাজ করে, তবে এই নীতি তেমন কার্যকরী হতে পারে না। দুই, ব্যাংক সমূহের নিজস্ব তহবিল বেশি হলে বা অন্যত্র হতে সুবিধাজনক শর্তে ঋণ প্রাপ্তির যথেষ্ট সুযোগ থাকলে সেক্ষেত্রে এই নীতি সফল হয় না। তাই ব্যাংকগুলোর নিজস্ব তহবিল অধিক না হলে এবং তহবিলের বিষয়টি আমানত সংগ্রহের উপর নির্ভরশীল হলে এই নীতি অধিক কার্যকর হয়। তিন, দেশে ব্যাংক ব্যবস্থা স্বাভাবিকভাবে বিকশিত হলে তখন এরূপ পদ্ধতি কার্যকর হতে পারে, অন্যথায় হঠাৎ করে জমার হার পরিবর্তন নতুন ব্যাংকগুলোর জন্য ক্ষতিকর হতে পারে এবং তা ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে অহেতুক অস্থিরতা জন্ম দিতে পারে। চার, এরূপ জমার হার অস্বাভাবিক মাত্রায় কম বেশি করা যায় না, তাই ব্যাপক মুদ্রাস্ফীতি বা মন্দাবস্থা রক্ষায় এরূপ পদ্ধতি ভালো ফল দিতে পারে না। উপসংহারে বলা যায়, জমার হার নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিলে হ্রাস বৃদ্ধি ঘটিয়ে বাজারে ঋণ সরবরাহে কিছুটা হলেও প্রভাব বিস্তার করতে পারে, তবে বাস্তব অবস্থা এই যে একভাবে এই পদ্ধতি ঋণ নিয়ন্ত্রণ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে অন্যান্য নীতির সাথে এই নীতি প্রয়োগ করে, তাই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে থাকে। পাঁচ দশমিক দশ, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা, লিমিটেশন অব ক্রেডিট কন্ট্রোল বাই সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থ ও ঋণ ব্যবস্থার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হলেও সব সময় সাফল্যের সাথে এ দায়িত্ব পালনে সক্ষম হবে এটা প্রত্যাশা করা যায় না। নানান পারিপার্শ্বিক অবস্থা ও সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় ব্যাংকে অনেক সময় কার্যকরভাবে ঋণ নিয়ন্ত্রণে বাধাগ্রস্ত হয়। ঋণ নিয়ন্ত্রণে যেসব সমস্যা বা সীমাবদ্ধতা লক্ষণীয় তা নিম্নে আলোচিত হলো। এক, কর্তৃত্বের সীমাবদ্ধতা, লিমিটেশন অব অথরিটি। ঋণ নিয়ন্ত্রণ কার্যকর করতে হলে অর্থবাজার সম্পূর্ণরূপে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বা কর্তৃত্বাধীন থাকা বাঞ্ছনীয়। কাজেই যেসব দেশে অর্থবাজারকে পুরোপুরিভাবে কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্বাধীনে আনা সম্ভবপর হয় না বা দুর্বলতা বিরাজ করে, সেখানে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ প্রায়শই ব্যর্থতায় পর্যবেসিত হয়। দুই, ঋণের মেয়াদ, টাইম পিরিয়ড অব লোন। অর্থনীতিতে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী বিভিন্ন মেয়াদের ঋণের প্রচলন দেখা যায়। বাস্তবে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র স্বল্পমেয়াদী ঋণের ওপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করতে পারে, ফলে ঋণের বিভিন্ন মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ ক্ষমতাকে সীমিত করে। প্যারা তিন, নিয়ন্ত্রণ আওতা, স্কোপ অব কন্ট্রোল। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর অর্থবাজার, মূলধন বাজার ও শেয়ার বাজার প্রভাব বিস্তার করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের আওতা প্রত্যক্ষভাবে শুধুমাত্র অর্থ বাজার পর্যন্ত বিস্তৃত। তাই মূলধন বাজার ও শেয়ার বাজারের সহযোগিতা না থাকলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সমগ্র অর্থনীতির প্রেক্ষাপটে ঋণ নিয়ন্ত্রণ করা অসম্ভব। চার, অসংগঠিত অর্থবাজার, আনঅর্গানাইজড মানি মার্কেট। দেশের অর্থবাজার শৃঙ্খলাবদ্ধ ও সংগঠিত হলে ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সহজতর হয়। কিন্তু অর্থবাজার অসংগঠিত হলে কেন্দ্রীয় ব্যাংকে যে প্রকার নিয়ন্ত্রণ কৌশলী অবলম্বন করুক না কেন, এর পক্ষে সাফল্যের সাথে ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। পাঁচ, তালিকাভুক্তির প্রভাব, ইনফ্লুয়েন্সিং অব স্কেডিউলিং। যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে তালিকাভুক্ত থাকে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে শুধুমাত্র তাদের ঋণই নিয়ন্ত্রণ সম্ভবপর হয়। তাই দেশে অতালিকাভুক্ত ব্যাংক বেশি সংখ্যায় থাকলে কেন্দ্রীয় ব্যাংকে কার্যকরভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে না। ছয়, অন্যান্য ঋণদানকারী সংস্থার উপস্থিতি, প্রেজেন্স অব আদার লোন পেয়িং অর্গানাইজেশন। যেসব দেশে বাণিজ্যিক ব্যাংক ছাড়াও অন্যান্য ধরনের ঋণদানকারী সংস্থার আধিক্য থাকে, সে সকল দেশে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ সাফল্যের সাথে প্রয়োগ করা সম্ভব হয় না। সাধারণত অনুন্নত দেশগুলোতে ঋণের বড় অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বহির্ভূত ক্ষুদে সংস্থা ও গ্রাম্য মহাজন কর্তৃক প্রদত্ত হয়। সাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, আনস্টেবিলিটি অব ইকোনমি। দেশের অর্থনীতিতে নানান কারণেই অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এই অস্থিতিশীল অবস্থা যদি শুধুমাত্র অর্থবাজারে মুদ্রা বা ঋণ সরবরাহজনিত কারণে না ঘটে থাকে, তবে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হয়। অর্থাৎ নানামুখী কারণে অর্থনীতিতে স্থিতিশীলতার অবস্থা ঘটলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত হয়ে পড়ে। আট, সহযোগিতার অভাব, ল্যাক অব কোঅপারেশন। কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক সম্পর্কের উপর কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃক ঋণ নিয়ন্ত্রণের সাফল্য বহুলাংশে নির্ভর করে। এজন্য যেসব দেশে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে সহযোগিতার অভাব দেখা যায়, সেসব দেশে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কর্মসূচি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়। পঞ্চম অধ্যায় সমাপ্ত, পৃষ্ঠা 124 পর্যন্ত সমাপ্ত।